আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যবেহ, জবাই করা। মানুষ জবাই করা নয়, কারণ এটা হচ্ছে জিহাদ অথবা সন্ত্রাসের ব্যাপার। আমরা যে জবাইয়ের কথা বলবো সেটা হচ্ছে পশু জবাই। পশু জবাই কেন, পশু জবাই বিষয় কেন, ইসলামের বিষয়? যেহেতু ইসলামে জবেহ সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান আছে, আর যেহেতু জবেহ করা হচ্ছে একটি ইবাদত, এই জন্য জবেহ নিয়ে মানুষ শিরকে পতিত হয়েছে। আর সেই জন্য তৌহিদের একটা দর্শ, বিশেষ করে জবাই করা, জবেহ করা। এই জবেহ করা মানে বিদীর্ণ করা অথবা কাটা, যেমন আপনারা জানেন কাটা, যেমন মুসলিমরা কি বলে কাটা, তাই না? বলিদান যদি কোন মূর্তির উদ্দেশ্যে হয় তাহলে সেটা কি বলে, বলিদান। আর আমাদের গায়রুল্লাহর উদ্দেশ্যে যেটা হয় সেটাকেও জবেহ বলে না অন্য কিছু বলে, বলে চড়ানো, খাসি চড়ানো, মাজারে খাসি চড়ানো। তো মাজারে খাসি দেওয়া জবেহ করা, আর কোরবানির জন্য খাসি বা গরু জবেহ করা, সব একই, কিন্তু একটা হলো শিরিক আর একটা হলো বিধেয়। সেটাই আমরা দেখব। শরী পরিভাষায় জবেহ বলা হয় নির্দিষ্ট পদ্ধতিতে কারো সম্মান প্রদর্শন অথবা নৈকট্য লাভের উদ্দেশ্যে প্রাণ বধ করে রক্ত প্রবাহিত করা। জবেহ যেটা ইবাদত, সেটা তার মধ্যে কি থাকবে আপনার, যে জবেহটা করছেন কার জন্য, একটা নির্দিষ্ট কোন জিনিসের জন্য, হয় আল্লাহর জন্য না গায়রুল্লাহর জন্য, তাতে আপনার কি থাকবে, নির্দিষ্ট পদ্ধতিতে জবাই করবেন, তার নৈকট্য লাভের উদ্দেশ্য থাকবে। যদি আমি এইখানে এটা জবাই করি তো যার উদ্দেশ্যে আপনি জবাই করছেন তার নৈকট্য পাব, সে সন্তুষ্ট হবে, আচ্ছা, আর রক্ত প্রবাহিত হবে। এর মোটামুটি তিনটে প্রকার আছে। এক প্রথম প্রকার হল বিধেয় জবেহ। বিধেয় মানে যেটা শরীয়তে করা হয়, সেই জবেহ যেটা সুন্নত, যেটা করলে সওয়াব পাওয়া যায়, সেটাকে কি বলা হয়, বিধেয় জবেহ, যেটা করলে সওয়াব পাওয়া যায়। আর দু নম্বর হল বৈধ জবেহ। দুটোর মধ্যে পার্থক্য কি, বিধেয় আর বৈধ? বৈধ মানে তাতে সেই জবেহ করলে আপনি সওয়াব পাবেন না, তবে আপনি খাবেন, যেমন গোশত খাওয়ার জন্য জবাই করা, এতে সওয়াব আছে নাকি? আপনার বাড়িতে একটা খাসি আছে, খাসিতে জবাই করলেন কি গো, গোশত খাবো, কি বলে, এমনি নিজেদের জন্যই খাবেন, নিজের বাড়িতে খাবেন, এটা কি গোনা হবে না যে সওয়াব হবে? কিছুই হবে না, এটা হলো বৈধ, তাই না, বৈধ জবেহ। আর তিন নম্বর হচ্ছে শিরকি জবেহ, যে জবেহ করলে আপনার শিরিক হবে। কোন শিরিক? যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এবারে আমরা তফসিল ভাবে জানব, বিশদভাবে জানলে অবশ্য আরো পরিষ্কার হয়ে যাবে। নম্বর এক, বিধেয় জবেহ। যে জবেহ করা বিধেয়, মানে যে জবেহ করলে সওয়াব আছে, যেমন কোরবানির পশু জবেহ। অবশ্যই এই বিষয়ে মতভেদ আছে, কোরবানি জবে কোরবানি করা ওয়াজিব না সুন্নত? এক শ্রেণীর ওলামা বলছেন কোরবানি করা ওয়াজিব, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরবানি করার ক্ষমতা রাখে কোরবানি না দেয় সেজন্য আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়। অন্য এক মত হচ্ছে যে কোরবানি করা ওয়াজিব নয়, তবে এটা সুন্নতে মুয়াক্কাদা। অবশ্য মুসলিম জাহানে কোরবানি নিয়ে যে বাড়াবাড়ি দেখা যায় তাতে দেখে মনে হয় কি, ওয়াজিব থেকেও ফরজ থেকেও হয়তো বড় কিছু, তাই না? খাই না খাই কোরবানি করা চাই, ঋণ করে হোক, দেনা করে হোক, বন্ধক রেখে হোক, যেমন করে হোক, কি করতে হবে, কোরবানি করতেই হবে। এটা কি ফরজ মনে করে করে? হ্যাঁ না, কি জন্য করে বলুন তো? গোশত খাওয়ার জন্য করে। সবারই ছেলেরা খাবে আর আমার ছেলেরা তাকে তাকে দেখবে না, এই জন্য প্রতিদ্বন্দ্বিতা করে মুসলমানরা, গোশত খাওয়ার জন্য। কিন্তু ফরজ পালনের জন্য নয় আর ইবাদত পালনের জন্য নয়। অধিকাংশ মানুষ কোরবানি করে কিসের জন্য? আনন্দ উপভোগ করার জন্য এবং গোশত খাওয়ার জন্য। এই জন্য দেখবেন একটা লোক যদি একটা ছাগল দেয় তাহলে তার গোটা পরিবারের জন্য যথেষ্ট, তাই না? আর যদি তিন ভাগ কোরবানি দেয়, গরু মনে করুন, গরু কোরবানি দেয়, সে কোনটা গ্রহণ করবে? গোটা জান গ্রহণ করবে না ভাগ গ্রহণ করবে? এক ভাগ একটা ফ্যামিলি থেকে হোক না হোক সেটা আলাদা কথা, কিন্তু সে ভাগ গ্রহণ করে কেন? যেহেতু তাতে গোশত বেশি পাওয়া যায়। ছাগল জবাই করলে বোধহয় কোনো কোনো ফ্যামিলি আছে একদিনই শেষ, একবেলাতেই শেষ। হ্যাঁ, এই জন্য বলে না গরু দেখতে হবে, এই জন্য যে আসলে তাদের উদ্দেশ্য ইবাদত নয়। আকিকা, আপনারা দেখেছেন আকিকা, আকিকা ছেলে হলে কয়টা? দুইটা কি? জান। আর জান বলতে সুন্নত কি? ছাগল অথবা ভেড়া, এ হলো ইবাদত। কিন্তু দেখবেন মানুষ দুটো ছাগল না দিয়ে একটা গরু জবাই করছে, দুটো গরু জবাই করে, কেন? তাতে গোশত পাওয়া যাবে, নাম হবে, লোককে খাওয়ালে নাম হবে, নাম নেওয়ার উদ্দেশ্য এখানে আসে। আর এই জন্য যখন নাম নেওয়ার উদ্দেশ্য আসে তখন ইবাদত কিসে পরিণত হয়? শিরকে পরিণত হয়। নাম নেওয়ার জন্য আকিকা করে, একটা মেয়ে হয়েছে এত আনন্দ, বড়লোক, কয়টা জি হুজুর? একটা, একটা না আমি দুটো দেব। দাও দুটো তাহলে তো সমস্যা কি, কিন্তু ইবাদত কি? একটা, দুটো দেবে কেন? ইবাদত পালন করার জন্য? না না না, নাম কেনার জন্য অথবা বদনাম থেকে বাঁচার জন্য। আর দুটোই খারাপ জিনিস, তাই না? আপনার ইবাদতকে নষ্ট করে দেয়। যেমন যেমন ওই যে পাশের পচা আলু আর একটা আলুকে নষ্ট করে দেয়, ইত্যাদি ইত্যাদি, পচা আপেল পচা আর একটা ভালো আপেলকে নষ্ট করে দেয় ইত্যাদি, গরমে ডিম নষ্ট হয়ে যায়। যাই হোক, কি হলো তাহলে? কোরবানির পশু জবেহ করা, এতে কি আছে? সওয়াব আছে, এটা বিদেহ মোট কথা, চাহে ওয়াজেব হোক চাহে সুন্নতে মুয়াক্কাদ, যাই হবে হোক। নম্বর দুই, আল্লাহর উদ্দেশ্যে নজর মানা পশু জবেহ করা, নজর একটা ইবাদত না, নজর মানা আসছে আমাদের আসবে কোন সময় দার্সে, নজর মানাও একটা ইবাদত, কিন্তু নজর মানাটা মাকরুহ। কি রকম নজর মানা মাকরুহ? শর্ত লাগিয়ে, আল্লাহ তুমি যদি আমাকে সৌদি আরবের একটা ভিসা দাও তাহলে আমি তোমার রাস্তায় একটা খাসি জবাই করব, তাহলে নচেত না। তুমি যদি আমার ছেলের রোগটাকে ভালো করে দাও তাহলে আমি এত টাকা তোমার রাস্তায় দান করব, এ হচ্ছে মাকরুহ। কিন্তু যদি কেউ এমনি ভাবেই মানে যে আল্লাহ আমি নজর মানছি তোমার রাস্তায় তিনটে রোজা রাখব, যখন নজরটা মানে তখন কি হয়ে যায়? এ পালন করা কি হয়? ওয়াজিব, নিজেকে নিজের ওপরে ওয়াজিব করে নেওয়া হয়। তেমনি আপনি নজর মানলেন চাহে শর্ত ভিত্তিক কিংবা বিনা শর্তে, যে একটা গরু জবাই করে আমি গ্রামের লোককে খাওয়াবো, আল্লাহর উদ্দেশ্যে মানলেন গরু জবাই করে কিংবা একটা খাসি জবাই করে কিছু লোককে, মুসল্লি খাওয়ানো বলে আমার দেশে, মুসল্লি খাওয়ানো বলে না, মুসল্লি মানে যারা নামাজি লোক, সেই দিনে কিন্তু নামাজির সংখ্যা বেড়ে যায়। যেদিনে মুসল্লি খাওয়ানো হয় সেদিনে আবার নামাজির সংখ্যা বেড়ে যায়। সুতরাং মুসল্লি খাওয়ানো এটা আল্লাহর উদ্দেশ্যে, আর আল্লাহর উদ্দেশ্যে জবেহ করা এটা হচ্ছে কি? সওয়াবের জন্য, এটা হচ্ছে সওয়াব হবে। নজর মানা পশু জবেহ করা এটাও হচ্ছে বিধেহ। তিন নম্বর হচ্ছে হজের হাদি, হজের যে কোরবানি এটাকে হাদি বলে, এটা জবেহ করা, এটাও হচ্ছে সওয়াবের কাজ। শিশুর আকিকার কথা বলছিলাম, শিশুর আকিকা জবেহ করা এটাও হচ্ছে সওয়াবের কাজ, এটাও সুন্নতে মুয়াক্কাদা, অনেকে বলছে ওয়াজিব, যাই হোক। ছয় নম্বর হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সাদকা স্বরূপ পশু জবেহ করা, এমনি আর কি, আল্লাহর নৈকট্যের জন্য আপনি সাদকা দেবেন আল্লাহর রাস্তায়, দান করবেন গোশত, তাহলে সেটাও হবে সওয়াবের কাজ। সাত নম্বর, পশু মেহমানের খাতির করতে পশু জবেহ করা, আপনার বাড়িতে মেহমান এসছে তার খাতির করা দরকার, মেহমানের খাতির করা ওয়াজিব, তাই না? মেহমানকে যথাসাধ্য আপনাকে কি করতে হবে? খাতির করতে হবে, সম্মান করতে হবে, তাকে ভালো খাওয়াতে হবে, এ নয় যে যা পারবো না ধার করে না, তা না, তাতে স্বতঃস্ফূর্তভাবে অপচয় করা যাবে না। আপনার যতটা ক্ষমতা নেই ততটা আপনি দেখাবেন তা না। আপনার সাকান্তে নুন জোটে না আর আপনি গল্পে দই মারবেন বা দইয়ের কথা বলবেন। দেখেছেন অনেক মানুষ এরকম, এমনি ভাত খাওয়াবে, ভাতের খাওয়াবে, দই খাওয়াবে, শুধু ভাত জোটে না, নুন ভাতে নুন জোটে না, তার উপরে দই, যাই হোক, এরকম কোন বাড়তি জিনিস না, যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতার ভিতরে আপনি মাছ মাংস মেহমানকে খাওয়াবেন। তাহলে এই জন্য যদি গরু জবাই, গরু জবাই তো লাগবে না, হতে পারে গরু জবাই তো মেহমান বলতে, আবার বদযাত্রীর মেহমান যদি হয় তো কয়েকটা গরু লাগবে, এই ডাকাত মেহমান বলে এদেরকে। এই বদযাত্রীর মেহমান হচ্ছে ডাকাত মেহমান, একদিকে মেহমান একদিকে ডাকাত, তাই না, জোর করে আসে। এই মেহমানের জন্য আপনার তাদের মান সম্মান, নিজের মান সম্মান বজায় রাখতে জবেহ করতে হয়। মেহমানের খাতির করতে জবেহ করতে হয় সেটা হচ্ছে কি, সওয়াবের কাজ, ঠিক আছে। আর নিজেদের খাওয়ার জন্য জবেহ করা কি বললাম, এটা সওয়াব নেই গুনাহ নেই। বেশ, দ্বিতীয় প্রকার জবেহ যেটা বললাম সেটা বৈধ জবেহ, যেমন মাংস বিক্রির জন্য কসাইয়ের পশু জবাই করা। কসাই সে ডেলি দুটো তিনটে চারটে পাঁচটে করে জবাই করে, মাংস বিক্রি করে, এটা কি গুনাহ হবে? অনেকে মনে করে যে কসাইয়ের কাজ ঠিক না, দেখো কসাই যখন মরে না তখন গঁ গঁ গরু গঙ্গার মতো গঙ্গায়, হ্যাঁ, কাজটা খারাপ না, এই কাজ খারাপ না, গুনার কাজ না। পশু জবাই করা যদি উদ্দেশ্য নিয়ে হয়, মাংস বিক্রি করার জন্য পশু বিক্রি জবাই করা, এটা খারাপ না, গুনার কাজ না, এটা হচ্ছে বৈধ, না তাতে গুনাহ আছে আর না সওয়াব আছে। দু নম্বর হচ্ছে নিজেদের মাংস খাওয়ার জন্য, এ হচ্ছে বৈধ জবেহ। তৃতীয় প্রকার জবেহ যেটা শিরকি জবেহ, যে জবেহ করলে শিরিক হয়, যেমন মূর্তির উদ্দেশ্যে পশু বলিদান করা। অমুসলিমরা যারা করে মূর্তির সামনে বলিদান দেয়, এটা হচ্ছে শিরিক। নম্বর দুই, জিনের উদ্দেশ্যে পশু জবেহ করা, কোন জিনের উদ্দেশ্যে পশু, মনে করুন আপনার বাড়িতে কাউকে জিন পেয়েছে, ছাড়তেই চায় না, ছাড়তেই চায় না, ওঝা এলো বলে হ্যাঁ জিন ছুটে যাবে, ও বলতেছে পায়রা জবাই করতে হবে, মুরগি জবাই করতে হবে, কিংবা খাসি জবাই করতে হবে, এই জবে হে শয়তান কি হয়, খুশ হয়, তারপরে সে রোগীকে ছেড়ে চলে যায়, বাস আপনার ইমানটাকে লুটে, এ হচ্ছে ইমানের ডাকাত, ইমানটাকে লুটে নিয়ে যায়। আপনি জিনের অবস্থা, জিনের জন্য পায়রা জবাই করলেন বা কবুতর জবাই করলেন বা মুরগি জবাই করলেন বা অন্য কিছু জবাই করলেন, আপনার ইমানটাকে লুটে নিয়ে গেল, আপনার রোগীকে মুক্তি দিয়ে গেল, এই হচ্ছে কি, শিরকি জবাই। তারপরে কবর বা মাজারের উদ্দেশ্যে পশু জবাই করা, কবর আর মাজার যেখানে আছে সেখানে গিয়ে আপনি জবাই করলেন কার জন্য, বাবার জন্য, বাবার জন্য জবাই করলেন, কি জন্য, যে আপনার ছেলে হবে, নজর মেনেছেন ছেলে হয়েছে, বাবার উদ্দেশ্যে জবেহ করলেন, এটা মূর্তি পূজার মতোই, তাই না, মূর্তি পূজার মতোই আপনার জবেহ করা। তারপরে জিন থেকে রক্ষা পেতে নতুন বাড়িতে বাস শুরু করার আগে পশু জবেহ করা, অনেকে করে নতুন বাড়িতে ঢোকার আগে পশু জবেহ করে জিনকে সন্তুষ্ট করার জন্য, এসব শিরকি জবাই। বর কনে বাড়ি প্রবেশের আগে পশু জবেহ করা এবং তার রক্তের উপর উভয়ের চলা, স্বামী স্ত্রী যখন বিয়ে করে ঘর ঢোকে তখন দেখবেন কোন কোন জায়গায়, বিশেষ করে আরবে কোন কোন জায়গাতে আছে, ওই পশু জবাই করে তারপর সেই জবাইয়ের রক্তে পা দিয়ে বাড়ি ঢোকে, যেমন আমাদের দেশে বা আপনাদের দেশে আছে, দেখেছেন বউ যখন ঘর ঢুকবে, ঘর ঢোকার আগে কলা পাতা বিছিয়ে দেওয়া হয়, তাই না, কোথাও শাড়ি বিছিয়ে দেওয়া হয়, কোথাও শাল বিছিয়ে দেওয়া হয়, কোথাও দুর্বা ঘাস আর কি কাদা ছড়ায়, কাদা পা দিয়ে বাড়ি ঢুকে, যে যেমন তৈরি করে নিয়েছে, যে যেমন তৈরি করে নিয়েছে একটা জিনিস, কেউ হয়তো দুধ, দুধ দুধের উপরে পা দিয়ে, আবার দেখেছি ঘর ঢোকার আগে পা ধুয়ে দেয় বাড়ির শাশুড়ি কিংবা অন্য কেউ, বউয়ের পা ধুয়ে দেয়, পা ধুয়ে তখন বাড়িতে প্রবেশ করে, ইত্যাদি বহু রকমের, এক এক জায়গায় এক এক রকমের কাণ্ড আছে। তো এই উদ্দেশ্যে জবেহ করা কি শিরিক। আর একটা জবেহ যেটা শিরিক সেটা বা কাবিরা গোনা, আল্লাহর জবেহটা করবেন আল্লাহর উদ্দেশ্যে কিন্তু নাম নেবেন বিসমিল্লাহি আল্লাহু আকবর না, বিসমিল্লাহ না, আপনি যবেহ করছেন কোন বাবার নামে, নাম নিচ্ছেন কার, কোন অন্যের নাম নিয়ে আপনি যবেহ করছেন, যেমন অমুসলিমরা করে। খ্রিস্টানরা অবশ্য অনেকে আল্লাহর নাম নেয়, আর তারা আবার ঈসার নামে যবেহ করে। এই জন্য খ্রিস্টান ইহুদি যবেহ আমাদের জন্য হালাল, কেন তারা আল্লাহর নাম নিয়ে যবেহ করে। যদি আল্লাহর নাম নিয়ে যবেহ করে তাহলে হালাল, কিন্তু কোন মুশরিক, অন্য মুশরিক, কিংবা সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যদি মুশরিক হয়, মুশরিক মানে গায়রুল্লাহ পূজা করে, গায়রুল্লাহ ইবাদত করে, সে মুশরিক হয়, তাহলে সে আল্লাহর নাম নিয়ে যবেহ করলেও তা হালাল না হারাম? হারাম। এইরকমই বেনামাজি, বেনামাজি যদি, বেনামাজি যবেহ করলে পরে বেনামাজির যবেহ হালাল না হারাম সেটা জানতে হবে, যে বেনামাজি কাফের কিনা। যদি বেনামাজি কাফের হয় তার যবেহ খাওয়া হারাম, আর যদি কাফের না বলেন তাহলে হালাল। বুঝতে পাচ্ছেন? এইভাবে যবেহ সম্পর্কে বিশেষ কথা হচ্ছে এই, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত পশু হারাম করা হয়েছে, তাই না? মৃত পশু হারাম করা হয়েছে, মৃত পশুর চামড়া খাওয়া তাও হারাম, তাই না? চামড়া বিক্রি করে খাওয়া, লোকজন চামড়া তো খায় না, টাকাটা খায়, হ্যাঁ সেটাও হারাম, তাই না? মৃত পশুর চামড়া যদি বিক্রি করেন সেই টাকাটা খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, দেখেন অনেক পশু কিন্তু পড়ে থাকে, তাহলে একটা ভালো ব্যবসা। হ্যাঁ, মৃত পশুর চামড়া ছাড়িয়ে সেটাকে কোনো কাজে লাগাতে পারেন, সেটা আপনি বসার সিট বানাতে পারেন, সেটা আপনি ডোল বানাতে পারেন, খোল বানাতে পারেন, তাই না? এই যে ব্যবহার্য জিনিস আপনি, তবে পবিত্র করার পর, কাঁচা অবস্থায় না, সেটাকে বিভিন্ন পদ্ধতি আছে কি প্রক্রিয়াজাত বলে, সেই সিস্টেমে যদি আপনি তাকে পবিত্র করে নেন, শুকিয়ে তার অপবিত্রতা এবং গন্ধ দূর করে ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা চামড়া বিক্রি করে খেতে পারেন না, ঠিক আছে কিনা? ওর চর্বি দ্বারা আপনি বলবেন তেল তৈরি করব, যেমন বিভিন্ন ক্রিমও তৈরি হয়ে থাকে পশুর চর্বি থেকে, এখন আপনি করবেন না, তা হবে না, ঠিক আছে? বেশ, তাহলে মৃত পশু খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুয়োরের গোস্ত খাওয়া হারাম, তবে শুয়োরের কলিজা খাওয়া হারাম নয়, তাই না? না তা হারাম। আল্লাহ বলছেন লাহমুল খিনজির, লাহম মানে তো গোস্ত, আর তার মানে শুয়োরের হাড্ডি হালাল না? উদ্দেশ্য তা না, উদ্দেশ্য তা না, শুয়োরের সবকিছুই হারাম। ওমা ওয়াহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর যেটা আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়ে হালাল করা হয়েছে, জবে করা হয়েছে, সেটা খাওয়া কি হারাম? তারপরে আরো আলমাকুজা ওয়াল মুতারাদ্দিয়া নাতিহা ওয়া মা কালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুব, আর যা মূর্তি পূজা বেদির উপরে যবেহ করা হয়েছে, যেমন মূর্তি পূজার বেদি মানে জানেন যেখানে মূর্তি থাকে, তার সামনে গিয়ে জবাই করলেন, মাজারের সামনে গিয়ে জবাই করলেন, হ্যাঁ তোমরা মূর্তি আর মাজারকে এক করে দিলে, এ ওয়াহাবিরা, আল্লাহ তাআলা কোরআনে তো মূর্তি পূজার কথা বলেছে, মাজারের কথা কোথায় বলেছেন? তো আমাদেরকে বোঝাও মাজার আর মূর্তির মধ্যে পার্থক্য কি, এটা এটা হচ্ছে দরগা আর ওটা হচ্ছে দুর্গা, তোমাদের মূর্তি থাকে মাটির নিচে, ওদের মূর্তি থাকে মাটির উপরে, এতটুকুই পার্থক্য, এছাড়া আর অন্য কিছু পার্থক্য তো নেই। শিরিক শিরিকি, তাই না? যবেহ করছো কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে না, মূর্তির উদ্দেশ্যে করছো, আর তোমরা করছো মাটির নিচের মূর্তির উদ্দেশ্যে। তোমরা বলে হ্যাঁ ওরা কাফের, এ মুসলিম আল্লাহর ওলি, তাতে সমস্যা নেই, সমস্যা হচ্ছে গায়রুল্লাহ, চাহে সে আল্লাহর ওলি হোক আর চাহে কাফের কেউ হোক। মোট কথা, যদি মূর্তি পূজার বেদির উপরে যবেহ করা হয়, যদিও আল্লাহর নাম নিয়ে যবেহ করা হয়, তবুও তা হালাল না। ওই যে একটা লোক নজর মেনেছিল যে বুয়ানা নামক জায়গাতে আমি উট কোরবানি করব, বাস নজর মেনে দিয়েছে এইভাবেই, আর নজরে আপনি যেটা উল্লেখ করবেন সেটাই আপনাকে করতে হবে যদি ক্ষমতায় থাকে। এখন বুয়ানা নামক জায়গায় যদি রাসূলুল্লাহ, আমি নজর মেনেছি বুয়ানা নামক জায়গায় আমি উট কোরবানি করব বা উট যবেহ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন, ওখানে কি ব্যাপার, তা ঠিক আছে, ওখানে কি জাহিলি যুগের কোন মেলা বসত? ওখানে কি কোন মূর্তি পূজা হতো? বলে না, এসব কিছু নাই, যাও তুমি তোমার নজর পুরা করো বা পালন করো। বোঝা গেল কি, যদি ওখানে জাহিলি যুগের কোন মেলা লাগতো, কোন উরস হতো, কিংবা ওখানে মূর্তি পূজা হতো, তাহলে সেই মূর্তি পূজার জায়গাতে আল্লাহর নাম নিয়ে নজর পুরা করলেও, আল্লাহর নামের নজর জবেহ করলেও জায়েজ নয়, যেহেতু সেখানে গায়রুল্লাহর গন্ধ আছে। আর গায়রুল্লাহর যেখানে পূজা হয় সেখানেই শয়তান আছে, না? শয়তান আসলে গায়রুল্লাহর পূজা হয়, কিন্তু এই পূজাটা কে নেয়? শয়তান নেয়। আড়াল থেকে শয়তান পূজা নেয়, সেজদা করে মানুষে, তাই না? রথভাবে আমি দেব, পথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, যেই ভাবুক না কেন শয়তান ওখানে থাকে, শয়তান বলে আমি হচ্ছি দেব। তখন ও বসে বসে সিজদা নেয়, প্রণিপাত নেয়, প্রণাম নেয় ইত্যাদি। বাস এই হলো কথা। তাহলে বোঝা গেল কি, যে এই শ্রেণীর জবেহ সব শিরিক। সার কথা হলো, জবেহ এক প্রকার আল্লাহর ইবাদত, তা গায়রুল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা শিরিক। আচ্ছা, একটা কথা পরিষ্কার আপনাদেরকে বলে দিই, অনেকে বুঝতে পারেন না, আল্লাহর নামে জবেহ করা কি ইবাদত, আর গায়রুল্লাহর নামে জবেহ করা কি শিরিক। তাহলে হুজুর, আমরা যে সাতজন কোরবানি, সাতজনের নামে কোরবানি দিই, এটা শিরিক হবে না? সাতজনের নামে মানে সাতজনের পক্ষ থেকে, সাতজনের নাম নিয়ে দেওয়া মানে এটা নয় যে আল্লাহর নাম বাদ দিয়ে সাতজনের নাম দিয়ে জবাই করছি, তারা সাতজনের পক্ষ থেকে, এটা বলা হয় সাতজনের নামে দেওয়া। হাগো কোরবানি দিলে, হ্যাঁ কার নামে? মায়ের নামে কোরবানি দিলাম। তো মায়ের নামে মানে কি, মায়ের সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য না মায়ের তরফ থেকে? যদি মায়ের নামে হয় তাহলে ওদের মায়ের নামের বলিদানের মতো হয়ে যাবে, তাই না? মায়ের নামে পাড়া বলিদান হবে না, হয় না? তেমনি আপনার হয়ে যাবে, কিন্তু উদ্দেশ্য তো মায়ের সন্তুষ্টি না, উদ্দেশ্য মায়ের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টি। পার্থক্য বুঝলেন? অনেকে প্রশ্ন করে আল্লাহর নামে জবাই করা ইবাদত, গায়রুল্লাহর নামে শিরিক, তাহলে তো আমরা অমুকের নামে দিই, সেটা শিরিক না? তা না। আর আল্লাহর উদ্দেশ্যে জবাই করা আর মেহমানের উদ্দেশ্যে জবাই করা দুটো কি এক? না, দুটো এক না। মাজারের উদ্দেশ্যে আর মেহমানের উদ্দেশ্যে জবাই করা দুটো কি এক? না। মেহমানকে সন্তুষ্ট করা মানে তার খাতির করে, তার খাতির করা, এটা এক আলাদা জিনিস। আর আমরা সেটা মেহমান খায় ও গোস্ত খায়, তাই না? আর যেটা মাজারে জবাই করা হয়, বাবা খায় নাকি? হ্যাঁ, বাবা খায়। অনেকে দেখবেন যারা নজর মেনে থাকে, আপনারা দেখেছেন, আপনাদের আমাদের এত ভিডিও তো দেখিয়েছি, আপনারা দেখেছেন যে কিছু লোক আছে তারা সরাসরি মাজারে মানে গোটা পশু, মুরগি ইত্যাদি দেয় না, তারা বাড়ি থেকে নিয়ে যায় একরকম পিকনিক, নজরও থাকে বাবার মাজারে। ওটাকে কি বলে জানি না, যারা তা করে তারা জানে। তো তারা করে কি, মাজারের পাশে পুকুর আছে, মুরগি জবাই হবে কিংবা খাসি জবাই হবে, দিয়ে একটা থালা বা প্লেট সাজানো হবে, তাতে মুরগির গোশত ইত্যাদি থাকবে, থেকে মহিলা ওই পানিতে ডুবে, যাকে বলা হয় গোসল করা, গোসল করে ভিজে কাপড়ে এইভাবে মাথায় নিয়ে লাইন দিয়েছে, কোথায় দেবে? মাজারে দেবে, বাবা খাবে। বাবাকে খায় নাকি? আমি দেখেছি এইভাবে নেয় আর এইভাবে ফেলে দেয়, বাকি যারা মেলাতে বেড়াতে যায় তারা খায়, মাজারের যারা ভক্ত তারা পরে খায়। এই মহিলা ভিজে কাপড়ে, আর ভিজে কাপড়ের মহিলা আপনি কেমন লাগে আপনারা জানেন, এ নিয়ে মোগল যুগের বাদশাদের কত কাণ্ড আছে। ভিজে কাপড়ে গঙ্গা থেকে স্নান করে আসছিল হিন্দু মহিলা, তারপরে কত রকম নাটকে যাত্রায় দেখিয়ে মুসলমানদের বদনাম করে। এই ভিজে কাপড়ের মহিলা এইভাবে মাজারের সামনে, বাবার সামনে গিয়ে জানি না এটা কি বলে, কি পেশ করে, তারপরে আবার ওরা কি নেয়, ধুলফুল নেয়, তবরুক নেয়, এগুলো শিরিক না? আপনি কাকে সন্তুষ্ট করার জন্য এই খাবার খাওয়াচ্ছেন? বাবা খায় না কিন্তু মেহমান খায়, তাহলে মেহমান জন্য করা আর বাবার জন্য করা দুটো আলাদা জিনিস। সুতরাং গায়রুল্লাহর নামে যদি ইবাদত জবেহ করেন কিংবা উদ্দেশ্যে জবেহ করেন, সেটা শিরিক হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লা। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য। লা শারিকা লা, তাতে কোনো শরিক নেই, কোন শরিক নেই। এই জন্যই অন্যের জন্য অন্যের উদ্দেশ্যে জবেহ করা, কোরবানি করা হচ্ছে শিরিক ও হারাম। গায়রুল্লাহর জন্য জবেহ শিরকে আকবার বলে গণ্য এবং তা তার কর্তা হচ্ছে অভিশপ্ত। শিরকে আকবর যে গায়রুল্লাহ নামে জবেহ করবে সে হবে, বা গায়রুল্লাহর উদ্দেশ্যে জবেহ করবে সে হবে মুশরিক আর সে অভিশপ্ত। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ, আল্লাহ তাকে অভিশাপ করুন বা সে অভিশপ্ত, আল্লাহর কাছে সে অভিশপ্ত, আল্লাহ তাকে অভিশাপ করেছেন বা আল্লাহ তাকে অভিশাপ করুন, বদদোয়া কে যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবেহ করে, গায়রুল্লাহর জন্য জবেহ করে। সুতরাং এই হল আজকের দার্স, যে জবেহ তিন প্রকার, এক প্রকার হল বিধেয় যাতে সওয়াব আছে, এক প্রকার হল শিরিক যা সবচেয়ে বড় গুনাহ, আর এক প্রকার হচ্ছে বৈধ তাতে সওয়াবও নেই আর গুনাহও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক রূপে জবেহ নামক এই ইবাদত পালন করতে পারি, আর উম্মতে মুসলিমাকেও আল্লাহ তাআলা সুমতি দেন, যারা অধিকাংশ মানুষ, বহু সংখ্যক মানুষ এই জবেহ কার জন্য করে? গায়রুল্লাহর জন্য করে। বছরে তারা ওরসের নামে মাজারের গিয়ে সেখানে কি করে, পশু জবেহ করে অথবা বলিদান করে অথবা সেটাকে উৎসর্গ করে, এ হচ্ছে শিরক। আর এই অধিকাংশ মানুষ শিরকে আকবরে ফেঁসে আছে, আল্লাহুল মুস্তান। এই শিরিক বাদ দিয়ে আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন, আর কিভাবে ইসলামকে আপনি সমাজে প্রতিষ্ঠা করবেন? নিজের মধ্যে তো হয়তো আপনি করলেন, কিন্তু সমাজের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা করবেন এটা ভেবে দেখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।